দেখা, আমরা তো পানির নিচে আছি, পানি তো আমাদের ওদের থেকে বেশি কাছে, আমরা আমাদের ভাগে ফুটো করে দিই, ছিদ্র করলেই পানি আরামসে পাবো। দিয়ে লাগলো ছেনি নিয়ে, হাতুড়ি নিয়ে ঠুকতে, ঠক ঠক করে মানে শব্দ হচ্ছে, সবাই শুনছে, উপরতলার লোকরা কেউ কেউ ঝাড়ে, কিসের শব্দ হচ্ছে জানো? বলছে আরে ওরা পানি নিতে উপরে আসবে না, নিচের তলায় ওরা ফুটো করে পানি নিচ্ছে। বলতে পানি নিলে তো জাহাজ ডুবে যাবে, দূর দূর যে কাঠ খাবে সে আঙা রাখবে, ওরা ফুটো করছে ওরাই মরবে, আমাদের কি দরকার? মোচে গোপে সর্ষে তেল দিয়ে ঘুমাও। এবারে ফুটো করতে যদি উপরতলার লোক লোকরা ছেড়ে দেয়, উপরতলার লোকদের জ্ঞান আছে যে ফুটো করলে জাহাজ ডুববে, নিচের তলার লোকদের জ্ঞান নেই বলেই তো ফুটো করছে, জ্ঞান নেই বলেই ফুটো করছে। এই ছিদ্র করতে যদি উপরতলার লোকরা এসে বাধা দেয়, তাহলে নিজেরাও বাঁচে আর নিচের তলার লোকেও বাঁচে। আর যদি বাধা না দেয়, শুধু নিচের তলার লোক ডুববে, ডুববে ওদেরকেও ডুবাবে। এই শ্রেণীর যুবকের উচিত যে আমি আমার বাপ বেহেস্তে যাব, আর বাকি যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, জাহান্নামে যাগ্য না, যে কাঠ খাবে সে আঙার হাঁকবে, কিন্তু যে কাঠ খেতে দেখবে তাকেও আঙার হাঁকিয়ে ছাড়বে। তুমি বেঁচে যাবে না বন্ধু, তুমি অপরকে বাঁচাও। যদি দেখো যে সামনে কুয়া আছে, গর্ত আছে, এক অন্ধ তোমার সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে, তুমি সুনিশ্চিত যে ওই অন্ধ সামনে গিয়ে গর্তে পড়ে মারা যাবে, তুমি আরামসে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখছো, দেখছো কি ভ্যাল ভ্যাল যার সে তার তেল, আমার কি দরকার আছে, নিজের চরকায় তেল দাও, ও মরবে মুরুখে আমার কি। যদি ওই লোকটা তোমার চোখের সামনে কুয়োতে পড়ে গিয়ে মারা যায়, তোমার গোনা হবে না? হবে না, খুন করার গোনা হবে। দেখে শুনে একটা লোককে খুন করলে তুমি ইচ্ছা করলে তুমি বাঁচাতে পারতে, কিন্তু করলে না। যুবক তোমার এটা সাজে না, ডুবন্ত জাহাজকে বাঁচাও। তোমার জ্ঞান আছে, তোমার আমল আছে, আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে, শরীয়ত সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করেছ, এখন তোমার উচিত হল যে এই ডুবন্ত সমাজের হাত ধরে বাঁচিয়ে তোলো, জাহাজের ছিদ্র করা বন্ধ করো, যথাসম্ভব দাওয়াত ও তবলিগের কাজ করো, যতটুকু জানো ততটুকু পৌঁছে দাও। তোমার রুম থেকে শুরু করো, যে রুমে তুমি থাকো সে রুম থেকে শুরু করো, ভাই নামাজ পড়ো, হয়তো বিভিন্ন কথা শুনতে হবে, রুমে নামাজ পড়ছেন এক রুমে সমস্যা, বিশেষ করে সৌদি আরবের পরিবেশে এক রুমে, পরিবেশ সম্পর্কে বলবো পরে, এক রুমে এক লোক নামাজ পড়ে এক লোক পড়ে না, ফজরের সময় লাইটটা জ্বেলে দিলে যে নামাজ পড়ে না তার কেমন হবে, স্বাভাবিক। একজন ফিল্ম দেখবে আর একজন দেখবে না, যদি যে ফিল্ম দেখবে না সে বলে ভাই টিভি চলবে না বা এই ফিল্ম দেখো না, তাহলে যে দেখবে সে কি কথা বলবে, এ কথা আপনাদের অভিজ্ঞতা বেশি আছে তাই না, বড় হুজুর হয়ে গেছি যে, বড় অমুক হয়ে গেছি যে, ইত্যাদি ইত্যাদি কথা আপনাকে শুনতে হবে। দাওয়াতের কাজে আমাদের মতো হুজুরদের আন্ডা খেতে মিলবে ঠিকই, কিন্তু কোন কোন জায়গাতে আন্ডার বদলে কি মিলবে, ডান্ডা। সব জায়গাতে আন্ডা মিলবে না, কোথাও কোথাও গিয়ে ডান্ডা খেতে হবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত আন্ডা খাওয়া এবং ডান্ডা খাওয়া, না শুধু আন্ডা খাওয়া, শুধু ইয়া নবী সালাম আলাইকা না, শুধু মিনাদপুরে কোনো লাভ হবে না, মিঠা মিঠা ওয়াজ করে কোনো লাভ হবে না, ডান্ডা খেতে হবে। বলে হুজুর ডান্ডা খেতে হবে মানে কি আপনি বলছেন, তাহলে বোম ফোটাতে হবে? না না না না, হতে কোনো লাভ নেই, সন্ত্রাস, সন্ত্রাসে কোনো লাভ নেই, সন্ত্রাসে মৌমাছির চাকে ঢেলা মারা হয়, সন্ত্রাসে পানির ছিটা দিয়ে লগির গুঁতা খেতে হয়, কথাটা বুঝলেন, পানির ছিটা দিয়ে লগির গুঁতা খাওয়া, গুঁতা খাওয়া কি, নদীতে গঙ্গাতে এক লোক নৌকা নিয়ে মাছ ধরছে, আর নৌকা দেখেছেন সে লগি থাকে, লগি মানে সেই লম্বা লাঠিটা যা ঠেলে নৌকা টানে, এক লোক এলো কোন একটা গোলমাল হয়েছে, এই তোমাকে এই করছিস, তুই বদমাস অমক তমক, দিয়ে ওর কাছে তো কিছুই নেই, পানি ছুটছে, এই পানি, আর ছিটা পানি আর মিছে কথা গায়ে লাগে না, লাগে না, ছিটা পানি গায়ে লাগে, মুখে মারলে রাগ লাগে, ছিটা পানি মারছে মুখে মারছে, আর ও সে হাতে লগিয়ে আছে নৌকা টানছে। যখন ছিটা পানির বদলে ও যখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে তখন কি ব্যবহার করবে? ওকে পানি ব্যবহার করবে? ওই যে লগিটা ছিল না, লগিটা নিয়ে মারে বাড়ি মাথায়, আবার ও পানি ছিটায়, ও আবার লগি নিয়ে মাথায় মাথায় বাড়ি মারে। তো পানি ছিটিয়ে লগির গুঁতো খেয়ে কোন লাভ আছে? কোন লাভ নেই। না, আমি বলছি না যে সন্ত্রাস করতে হবে, সন্ত্রাস বাদে কোনো লাভ নেই, কিন্তু ডান্ডা খেতে হবে। কিভাবে? কোন জায়গাতে কথা শুনতে হবে, কোন জায়গাতে হালকা মারও হতে পারে, হয়তো দেখবেন আপনি শুনবেন আমার দেশে কোন জায়গায় বক্তৃতা করেছি, বক্তৃতা পারবেন হুজুর এইসব কথা যদি আমার দেশে বলতেন না আপনার হয়ে যেত, আমার কি হতো, চামড়া খুলে যেত, তাই না? শুনেছি আমার ভাইরাই বলেছেন, সংবাদ পৌঁছে দিয়েছেন যে এইসব কথা সৌদি আরবে বলতে পারছেন, আমাদের দেশে বলতে পারতেন না, কিন্তু আমাদের দেশেও এমন লোক আছে যারা এই সমস্ত কথা বলে এবং আমরাও বলে থাকি। অবশ্য হিকমত রেখে কথা বললে পরে ডান্ডা খাওয়ার উপস্থিতি বা ডান্ডা খাওয়ার পরিবেশ সৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হবে না। যেখানে দেখবো যে ডান্ডা খেতে হবে সেখানে সেরকম কথা বলবো, হিকমত এটা। আমাকে তো গেই একবার জিহাদ শুরু করে দিয়ে মানুষের সঙ্গে ঝগড়া লড়াই সৃষ্টি করা তো উচিত না। বলতে চাচ্ছিলাম কি, যে এই যুবকের উচিত দাওয়াত ও তবলিগের কাজ করা, কষ্ট হবে, এই জন্যে আর একটা জিনিসের দরকার, সেটা হলো কি, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ না করলে পরে অসুবিধা আছে। ইলম শিক্ষা করো, ধৈর্য ধারণ করো, আমল করো, তাতেও ধৈর্যের দরকার আছে, ধৈর্য ধারণ করো, আর তবলিগ ও দাওয়াতের কাজ করো, তাতে বেশি করে ধৈর্য ধারণ করো, নচেত তুমি ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যুবকের পরিস্থিতি কি এবং যুবকের কি করা কর্তব্য, এতটুকু কথার মধ্যে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে কোন যুবকের বসে থাকা চলবে না। এবারে আমরা যুব সমস্যার কিছু সমস্যা উল্লেখ করে তার সমাধান খুঁজে বের করি। মহান আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফ, যে মহান আল্লাহ তোমাদেরকে অতি দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন, একদম দুর্বল। আপনি যখন জন্ম নেন মায়ের গর্ভে তখন আপনার কি ক্ষমতা থাকে, যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসেন তখনই বা কি ক্ষমতা থাকে। সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া, তারপর ধীরে ধীরে মহান আল্লাহ তোমাদের মাঝে শক্তি সঞ্চার করেন, শক্তি সৃষ্টি করেন, এ পর্যন্ত যে পর্যন্ত তুমি ধীরে ধীরে যুবক হয়ে যাও, যুবক হয়ে যাও। এই সময়ে শরীরে উন্মত্ততা আছে, এই সময়ে শরীরে তাজা রক্ত টকবক করে ফুটে, বিশেষ করে যদি যুবক দায়ী হয়, ইসলামের গায়রাত, ইসলামের ঈর্ষা, ইসলামের আত্ম যদি থাকে, কি বলে আপনার গায়রাত থাকে, তাহলে সেই ক্ষেত্রে যুবক দেখে শুনে, এই মুসলমানদের অবস্থা দেখে শুনে জান চায়, মন চায়, জান বিলিয়ে দি, প্রাণ বিলিয়ে দি, এমন শক্তি আসে। আল্লাহ তাআলা মানুষকে যুবক রূপে পরিণত করেন, তারপরে কি করেন, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাআফা ওয়া শাইবা, তারপর ওই যুবক অবস্থা থেকে ধীরে ধীরে আবার দুর্বলতা আসে, বার্ধক্য আসে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, আল্লাহর ইচ্ছা। ওয়া হুয়াল আলিমুল কাদির, এবং আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। জেনে রাখবেন, যুবক ও যৌবন, যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুনঃ বসন্তের হয় আগমন, ফিরে না, ফিরে না কভু, ফিরে না যৌবন। আপনার প্রত্যেক বছর বসন্ত একবার করে আসে, কিন্তু যে যৌবন চলে যায়, যে যুবক অবস্থা একবার চলে যায় শত কান্নাতেও সেই যৌবন সেই যুবক অবস্থা আর ফিরে আসতে পারে না। সুতরাং এই সময়কার কদর করা আপনার উচিত, এই যৌবন অবস্থার যুবক অবস্থার কদর করা আপনার উচিত। এখন আপনি শক্তি পেয়েছেন, দেহে শক্তি পেয়েছেন, এই শক্তিকে প্রয়োগ যথাস্থানে প্রয়োগ করা উচিত। যদি যথাস্থানে প্রয়োগ করেন তাহলে আপনার ফজিলত আছে। কি ফজিলত আছে, কি মাহাত্ম্য আছে? আপনি জানেন মহান আল্লাহ কাল কেয়ামতের দিনে যেদিনে কোন ছায়া থাকবে না সেদিনে তার আরশের ছায়া থাকবে, আর সেই ছায়াতে মাত্র সাত প্রকার ব্যক্তিকে ছায়া দান করবেন। অবশ্য অন্যান্য বর্ণনাতে সাত প্রকার থেকেও আরো লোককে ছায়া দান করা হবে। এক হাদিসে আছে সাত প্রকার ব্যক্তিকে ছায়া দান করা হবে, তার মধ্যে দুইটি প্রকার হবে যুবক সম্পর্কীয় সম্পৃক্ত। কে হুজুর? শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে আল্লাহর আনুগত্যে প্রতিপালিত হয়, আল্লাহর আনুগত্যে থাকে যুবক, কিন্তু সেই যুবকের যৌবন থাকা সত্ত্বেও সেই যৌবনটাকে আল্লাহর আনুগত্যে কাটায়, সে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর এক প্রকার যুবক, যে যুবককে কোন সুন্দরী সম্ভ্রান্তা নারী ব্যভিচারের উদ্দেশ্যে আহ্বান করে, সমস্ত রকমের সুযোগ আছে কিন্তু সমস্ত সুযোগকে অগ্রাহ্য করে সে বলে ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এবং একমাত্র আল্লাহকে ভয় করার জন্য সে মহিলার কাছে সে যায় না, এমন যুবক এমন লোক কাল কেয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর একটা যুবক, এই যুবকও হতে পারে এবং বৃদ্ধও হতে পারে, যে দুজন আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করে, আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করে এবং মরণ পর্যন্ত সেই বন্ধুত্বে প্রতিষ্ঠিত থাকে, সেই রকম যুবকও কাল কেয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জেনে রাখবেন আপনার যে যুবক অবস্থা, যুবকের বয়স, সেই বয়স সম্পর্কে কাল কেয়ামতের দিনে জিজ্ঞাসা করা হবে, ছেড়ে দেওয়া হবে না, ছাড়া হবে না। যতক্ষণ না একটা মানুষকে পাঁচটা বিষয়ে প্রশ্ন করা হয়েছে ততক্ষণ পর্যন্ত মানুষের রবের কাছ থেকে তার পা পর্যন্ত হিলবে না। পাঁচটা বিষয় কি কি? তার মধ্যে একটা বিষয় হল আনউমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে, তার আয়ু সম্পর্কে, যে এত বছর আয়ু দেওয়া হয়েছিল 60-70-80 বছর, সেই বছরটাকে সেই বয়সটাকে কিসে নষ্ট করেছে। আর একটা সেটা হচ্ছে এই এই বয়সের মধ্যে মেন সময় দেওয়া হয়েছিল, যৌবন দেওয়া হয়েছিল, সেই যৌবনটাকে সে কিসে ব্যয় করেছে, কিভাবে ব্যয় করেছে, যৌবনটাতে যৌবনটাকে সে কি অশ্লীলতায় নোংরামিতে ব্যভিচারে ব্যয় করেছে নাকি আল্লাহর আনুগত্যে ব্যয় করেছে, এই সম্পর্কে প্রশ্ন।